ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين আমরা আলোচনা করছিলাম সেই মুসাফিরের কথা, যে মুসাফির দুনিয়া ছেড়ে আখেরাতের দিকে পা বাড়িয়েছে, ইহকাল ছেড়ে পরকালের দিকে ধাবিত হয়েছে, তার জীবন অবসান হবে, মরণের কাল নিকটে এসে গেছে। রূহ যখন কবজ হয়, এবং কি করে কবজ হয় সে কথা পরে বলবো, কে কবজ করেন, কিভাবে আকাশে নিয়ে যাওয়া হয়, কিভাবে কবরের হিসাব হয়, সেসব পরের কথা। এখন হলো, আপনি যখন দেখবেন যে আপনার আত্মীয়, আপনার বাড়ির লোক মারা গেল, আর মরার লক্ষণ আগে বলেছি, তখন কি করতে হবে? যখন আপনি শিওর হলেন যে হ্যাঁ লোকটা মারা গেল, তখন আপনার কি করা উচিত? এখানে একটা কথা বলে রাখি, ভুলে যাব, ফেসবুকে বারবার আমাকে একজন প্রশ্ন করছিল যে মরে যাওয়ার পর বা মারা যাওয়ার পর ছেলে মেয়েকে এবং মেয়ে ছেলেকে দেখতে পাবে কিনা, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে দেখতে পাবে কিনা। তো আমি বললাম যে জীবিত অবস্থায় কি করেছে, জীবিত অবস্থায় যদি দেখে থাকে তাকে দেখতে পাবে, আর জীবিত অবস্থায় যদি না দেখতে পায় তাহলে তাকে দেখতে পাবে না। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী থাকবে। যদিও অনেকের ধারণা যে মরে গেলেই বন্ধন টুটে যায়, তাই না? বলে এই জন্যই যে তিনটে চারটে বউ থাকলে একটা মারা গেলে আর একটা বিয়ে করতে পারবে, বন্ধন টুটে যায় বলি তো। না, বন্ধন টুটে না। যদি একসাথে চারটে বউ রাখে, তারপর যদি মারা যায়, এভাবে যদি সে 40টা বিয়ে করে তার জন্য জায়েজ, তাই না? তালাক দিল কি মারা গেল তো জায়েজ, সমস্যা নেই। সবাই আখেরাতে কি হবে? বউ হয়ে থাকবে। তো আখেরাত পর্যন্ত সম্পর্ক আছে, এদের সম্পর্ক ছিন্ন হবে না, কারণ যে আপনার স্ত্রী সে দুনিয়া এবং আখেরাতে স্ত্রী। এবার তাহলে প্রশ্ন করবে, হুজুর যদি একটা মেয়ে দুটো দিনে বিয়ে করে থাকে, মানে একজনকে বিয়ে করলো, সে তালাক দিল বা মারা গেল, তালাক দিলে সমস্যাই নেই, তালাক দিলে সমস্যাই নেই, তার স্বামী থাকলো না, কিন্তু মারা গেল, তারপর আবার বিয়ে করলো, সেও মারা গেল, এইভাবে দুজন তিনজনকে বিয়ে করার পরপর যদি স্বামী মারা যায়, তাহলে সেই স্ত্রী কার কাছে থাকবে কাল কেয়ামতে? লাস্টের স্বামীর সাথে থাকবে, যার বিবাহ বন্ধনে থেকে শেষ বিবাহ বন্ধন হবে, তার সঙ্গে বন্ধনটা থেকে যাবে। অতএব মরণের পর স্বামী স্ত্রীকে দেখতে পারে শুধু না, বরং গোসলও দিতে পারে, স্বামীর গায়ে হাত দিয়ে স্ত্রী গোসল দিতে পারে, আর স্ত্রীর গায়ে হাত দিয়ে স্বামী গোসল দিতে পারে, এতে সমস্যা নেই। এখনো বলছে যে আমি আমার চাচাতো বোনকে দেখতে পাবো কিনা, আপনার চাচাতো বোনকে আপনি মরার আগে দেখতেন কিনা? মরার আগে যদি দেখতেন তো মরার পরে দেখলে সমস্যা কি? এটা তো নয় যে মারা গেলে তাকে আর দেখা যাবে না, চাচাতো বোনকে মরার আগেও দেখা যাবে না, তাই না? তাদের আপোষে পর্দা করতে হবে। এখন পর্দা না করে আপনার মারা গেল তখন বলছে আর দেখা যাবে না, জানি না এটা কোন বিধান, দেখা যাবে না ঠিক কথায়, যার বলছে এগানা আর বেগানা, যদি এগানা হয় দেখা যাবে, আর বেগানা হলে দেখা যাবে না, যার সাথে বিবাহ বৈধ তাকে দেখা যাবে না, জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায়। এ নয় যে জীবিত অবস্থায় মাফি মুশকিল, মারা গেলে তার একটা আলাদা সিস্টেম হয়ে গেল। যেমন যে মেয়েরা বেপর্দা, পর্দাহীন, মাথায় কাপড় নেয় না পর্যন্ত, অথবা বুক খুলে ঘুরে বেড়ায়, শাড়িটাকে ভাঁজ করে, ওড়নাটাকে ভাঁজ করে, লোককে দেখিয়ে দেখিয়ে দেখিয়ে, মারা যখন গেল মুসলিম নারী, তখন বলে যখন কবরে রাখে তখন পর্দা করে, দেখানো হবে না কাউকে, সারা জীবন ও দেখিয়ে বেড়ালো, এখন চোখে দেখানো হবে না। তারপরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, মিল্লাতে রাসূলিল্লাহ সে চিন্তই না, অথবা চলেনি, এখন কবরে ঢোকার সময় বলছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। এসব কথা আছে, ইনশাল্লাহ পরে বলবো, মোট কথা মনে পড়লো বলে বললাম যে মারা গেলে সম্পর্ক স্বামী স্ত্রীর ছিন্ন হয় না, আর যাকে দেখা হারাম জীবিত অবস্থায় তাকে মরণের পরও দেখা যায় না। মারা গেলে তার চোখ দুটো খোলা থাকলে বন্ধ করে দিতে হবে। মনে করুন অনেক সময় মারা যায় এভাবে তাকিয়ে থাকে, তাই না? যখন তাকিয়ে থাকে স্থির দৃষ্টি, দৃষ্টি স্থির হয়ে যাবে যখন মারা যাবে, তখন চোখ দুটোকে এইভাবে বন্ধ করে দিতে হবে, চোখ বন্ধ করে দিতে হবে, চক্ষু স্থির হয়ে থাকলে, তাকিয়ে থাকলে। আর তার জন্য বারবার দোয়া করতে হবে। মারা গেল, এবারে দোয়া করুন। কি বলতে হবে? বাংলাতে বলেন, আল্লাহকে ক্ষমা করো, আল্লাহকে রহম করো, আল্লাহকে সৎপ্রাপ্ত লোকেদের দলভুক্ত করো এবং ওকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, ওকে ক্ষমা করে দাও। জানি না ও কি পাপ করে মারা গেছে, সেটা আমরা জানবো না, তবু আমরা তাকে ভালো লোক মনে করে। অবশ্য যদি সে মুশরিক হয়, কাফের হয়, নাস্তিক হয়, তার জন্য দোয়া নেই। বেনামাজি হলে ওলামাদের মতভেদ আছে, সে কাফের কিনা, যদি কাফের মনে করে তাহলে তার জন্য দোয়া হবে না, বেনামাজির জন্য দোয়া নেই। খালাস, মারা গেছে মারা গেছে। কিন্তু যদি নামাজি হয় এবং মুশরিক না হয়, কাফের নাস্তিক না হয়, তাহলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ ওকে ক্ষমা করে দাও, ওর মতো ভালো লোক ওর বংশে পুনঃ দান করো। এ মারা গেল, এর বংশে দান করো, মানে যে যারা আছে তারা যেন ভালো লোক হয়। আমাদেরকে এবং ওকে মাফ করে দাও প্রভু, ওর কবরকে প্রশস্ত করে দাও এবং তা আলোকময় করে দাও। এ কথা আছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি আবু সালামার নিকট উপস্থিত হলেন। আবু সালামা, উম্মে সালামা কে? উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তখন স্ত্রী হননি, তখন আবু সালামা বেঁচে। আবু সালামার নিকট উপস্থিত হলেন, তখন তার চক্ষু মৃত্যুর পর খোলা ছিল, তিনি তা বন্ধ করে দিলেন এবং বললেন, রূহ কবজ হয়ে গেলে চোখ তার দিকে তাকিয়ে থাকে। তখন শেষ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজেদের উপর বদদোয়া করো না, এমন কথা বলো না যেটা নিজের উপরে বদদোয়া হবে। ওহাই আমার পোড়া কপাল গো, আমার কপাল পোড়া, আমার আমার কানতে কানতে জন্ম যাবে, আমি দুঃখী চিরদুঃখিনী হয়েই থাকবো গো। মেয়েছেলে হ্যাঁ বলে, আমার কষ্ট, এবার আমার কষ্ট হবে। এই যেই কোনো কথা নিজে নিজে বলা, লোকটা চলে গেলে তোমার কষ্ট হবে না সুখ হবে তুমি জানো না, কিন্তু মানুষ নিজের উপরে বদদোয়া করে। বদদোয়া করো না, বরং মঙ্গলের দোয়া করো, ভালো চাও। সে যদি তোমার জন্য বেশ খুব ভালো লোক হয়, তাহলেও তুমি বলো, আল্লাহ তাআলা আল্লাহুম্মা জুননি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, তার মানে আল্লাহ তোমাকে, তুমি আমাকে এই মুসিবাতে সওয়াব দাও এবং ওর থেকে ভালো জিনিস দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, তো উম্মে সালামা বলেছিলেন যে আবু সালামা অপেক্ষা আমার স্বামী অপেক্ষা আর কে ভালো হতে পারে, আর তখন আমি জানতাম না যে তার থেকেও ভালো স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে লাভ করলাম এই দোয়া পড়ে। সুতরাং ওই সময়ে ভালো চাইতে হয়, যেটা গেছে গেছে, কিন্তু আল্লাহ তুমি ওর থেকে ভালো জিনিস আমাকে দান করো। জরুরি নয় ওই জিনিসটাই পাবেন, বরং অন্য কিছু আপনি পেতে পারেন। তোমরা যা বলো তার উপর ফেরেশতা বর্গ আমিন আমিন করে। এই সময়ে ফেরেশতারা আমিন আমিন বলেন। তারপর তিনি বললেন, আল্লাহুম্মা ফিরলি আবি সালামা ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফি আকিবিহি মিন ফিল গাবিরিন ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি ক্বাবরিহি ওয়া নাওয়ির লাহু ফি। একটু আগে যেটা বললাম যে দোয়া করতে হয় যেভাবে বাংলাতে, ওইভাবে এই কথাটা, হে আল্লাহ তুমি আবু সালামাকে ক্ষমা করে দাও, ওর মর্যাদা উন্নত করে বা ওর মর্যাদা উন্নীত করে ওকে হেদায়ত প্রাপ্তদের দলভুক্ত করে দাও, ওর অবশিষ্ট পরিজনদের মধ্যে পরবর্তী প্রদান করো, আমাদেরকে এবং ওকে ক্ষমা করে দাও হে সারা জাহানের প্রভু, ওর জন্য ওর কবরকে প্রশস্ত আলোকিত করে দাও। এইভাবে কখন দোয়া করলেন? এই যে রূহ চলে যাওয়ার পরে। দু নম্বর যে কাজ করতে হবে, মুখ যদি খোলা থাকে, অনেক সময় দেখবেন মরার পরে কি হয়ে যায়, কারণ সব ঢিলে হয়ে যায়, তো সমস্ত বন্ধন কি হয়ে যায়, ঢিলে হয়ে যায়, তখন মুখ যদি খোলা থাকে তো মুখটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, প্রয়োজনে দুই চিবুক চেপে কিছু বেঁধে, যদি খুলে মানে হয় না আটে না খিচে গেছে, তাহলে এইখান থেকে যেমন এই যে মাফলার বাঁধা হয় এইভাবে কাপড় বেঁধে দেবে, যাতে করে মুখটা হা হয়ে খোলা না থাকে। হাত পা হেলিয়ে ঢিলা করে দেবে, হাত পা যদি ট্যাঙে ট্যাং লেগে যায় তো সেগুলোকে একটু এ করে দিয়ে সোজা করে দেবে। অনিবার্য কারণে দাফনে দেরি হবে আশঙ্কা করলে, এখন মনে করুন খবর দেওয়া হয়েছে দেখাতেই হবে, মেয়ে দূরে আছে তাকে দেখাতেই হবে, ছেলেকে দেখা যদি প্রয়োজন হয়, কিংবা কোনো সমস্যা আছে লেনদেনের সমস্যা, যেমন সৌদি আরবে এ দূরে কেউ মারা গেলে চট করে তাকে দাফন করা মুশকিল, মানে বাইরের লোক বিদেশি প্রবাসী লোককে, তখন বাড়িতে খবর দিতে হবে, সেখান থেকে অনুমতি আসবে, লাশ কি করবে না করবে নানা ঝামেলা, এবার একটার পর একটা দিন পার হতে থাকবে, তখন সেই লাশ তো নষ্ট হবে, তখন ফ্রিজে রাখতে পারে, এখন বর্তমান যুগের ব্যবস্থা, সে যুগে এরকম তো সম্ভব ছিল না। এখন তো মাশাআল্লাহ টেলিফোনে সবকিছু তাড়াতাড়ি, আর ফ্রিজে রাখা যায় মাসের পর মাস, কোনো সমস্যা হয় না। তিন নম্বর যে কাজ করতে হবে, একটি চাদর বা কাঁথা দ্বারা তার সর্বশরীর ঢেকে দিতে হবে, তার শরীরটাকে ঢেকে দিতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন তাকে চেক কাটা ইমানি চাদর দ্বারা ঢেকে দেওয়া হয়েছিল, তার মানে লাশ ঢেকে দিতে হয়। এ নয় যে খোলা যাবে না, খোলা হারাম তা না, মানে ঢেকে দিতে হয়। বিশেষ করে লাশ দেখে হয়তো অনেকে কুমন্তব্য করতে পারে, দেখবেন অনেকে, কথা আমাদের পরে আসবে, বাবা মরণের পর চেহারাটা একবারে কালো হয়ে গেছিল, হবে না, কেমন লোক ছিল, এই ছিল ওই ছিল, নানা মন্তব্য শোনা যাবে। তারপরে যদি খারাপ লোক হয় আর যদি হাসমুখ থাকে, দেখো লোক ভালো ছিল বলেই তো হাসমুখ দেখা যাচ্ছে, কিংবা হয়তো কেউ চেহারাটা এমন মানে কুশ্রী হয়ে গেছে বা বিভৎস হয়ে গেছে দেখে অনেকে ভয় খেতে পারে, এই জন্য সবসময় লাশটাকে ঢেকে রাখতে হয়। তবে কোন কোন লাশকে, কোন লাশের মাথা মুখ ঢাকা হবে না, যার জন্য মুখ ঢাকা, মাথা ঢাকা, মাথা ঢাকা কার জন্য হারাম, উমরা হজ অবস্থায় ইহরাম অবস্থায় থাকা মারা গেলে তার মুখ ঢাকা হবে না, মাথা ঢাকা হবে না, তাকে খোলা অবস্থাতেই রাখতে হবে। হজ করতে গিয়ে ইহরাম বাঁধা অবস্থায় কিংবা উমরা করতে গিয়ে ইহরাম বাঁধা অবস্থায় মারা গেলে তার চেহারা ও মাথা ঢাকা চলবে না। কারণ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আরাফাতে অবস্থানকালে এক ব্যক্তি তার সওয়ারি থেকে পড়ে তার ঘাড় ভেঙে মারা গেলেন, মারা গেল। বললেন, ইগসিলুহু বিমাইন ওয়াসিদর, পানি ও বরই পাতা দিয়ে তার গোসল দাও, মানে বরই পাতা, পানিতে বরই পাতা দিয়ে তার গোসল দাও, সাবান স্বরূপ। এ নয় বরকত যে পাতাতে বরকত আছে, সাবান, এখন আমাদের দেশে সাতটা কুল পাতা দেয়, না না এটা কোন সিস্টেম না, তখন সাবান স্বরূপ ব্যবহার হতো, বরকত স্বরূপ না। ওয়া কাফিনুহু ফি সাওবাইহি, আর ওর যে দু কাপড় পরে আছে না, চাদর আর লুঙ্গি নিচের যে কাপড়, সেই কাপড় দিয়ে ওকে কাফন দাও। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, আর মাথা, ওর মাথাকে ঢেকো না, ফাইনাল্লাহ ইয়াবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ আল্লাহ তাআলা কিয়ামতে যখন উঠাবেন তখন তালবিয়া পড়তে পড়তে উঠবে, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কি সুন্দর মরণ! এই জন্য কিছু মরণ আছে খুব ভালো, তালবিয়া পড়তে পড়তে যদি আপনি মারা যান তো তালবিয়া পড়তে পড়তে উঠবেন, তাই না, আল্লাহর জিকির করতে করতে আল্লাহর শরীর। তো এই এর মাথা বা ঢাকা হবে না। চার নম্বর কাজ যা করতে হবে, অতি সত্বর তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, অকারণে দাফন কার্য পিছিয়ে দেওয়া চলবে না, রাতে মা মারা গেলেও রাতেই ব্যবস্থা করতে হবে যদি পারা যায়, একদম জরুরি তা না, তো যথাসম্ভব তাড়াতাড়ি করতে হবে, বিলম্ব করা যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জানাজার কার্য শীঘ্র সমাধা করো। আরেকটা হাদিসে আছে, আসরিউ বিল জানাজা ফা ইন তাকু সালিহাতান ফা খাইরুন তুকদ্দিমুনাহা ইলাইহি ওয়া ইন তাকু সিওয়া যালিকা ফা শাররুন তাদাউনাহু আন লিকাবিকুম। এটা আপনার আসবে পরে, আবার বলবো, সেই জানাজা নিয়ে যাওয়ার সময়ে তোমরা তাড়াতাড়ি করো, জানাজার ব্যাপারে তাড়াতাড়ি নিয়ে দাফন করো, যদি ভালো হয় তো ভালোর দিকে তারা তাড়াতাড়ি আগেই দিলে তাকে আটকে রাখবে কেন, আর যদি খারাপ হয় তাহলে তোমাদের আটকে লাভ, তোমাদের ঘরে রেখে লাভ কি, তোমাদের ঘর থেকে নামিয়ে দাও তাড়াতাড়ি, বুঝতে পারলেন। এই জন্য জানাজার বেশি দেরি করা ঠিক না, যথাসম্ভব মারা গেলে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করতে হয়। যে শহর বা গ্রামে মৃত্যু ঘটেছে সেই শহর বা গ্রামেই লাশ দাফন করতে হবে, এটাই হচ্ছে নিয়ম, যেখানে মারা গেছে সেখানে লাশ বয়ে নিয়ে যাওয়া যাবে না, অন্য কোন স্থানে বহন করে সেখানে দাফন করা বিহিত নয়, কারণ এ কাজ উক্ত শীঘ্রতার আদেশের পরিপন্থী। কারণ যে আল্লাহ রাসূল বলছেন তাড়াতাড়ি করো, তাহলে এক জায়গায় আল্লাহ অন্য জায়গায় নিয়ে দিতে গাড়ি ভাড়া অমক তমক করতে করতে কি হবে, দেরি হবে কিনা। পরন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের যুদ্ধের দিন মুসলিমদের লাশ বাকিতে, যাকে জান্নাতুল বাকি বলে, লোকে জান্নাতুল বাকি বলা ঠিক না, কি বলতে হয়, বাকিউল গারকাদ, বাকিউল গারকাদে দাফন করার জন্য বহন করা শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফ থেকে এক আহ্বানকারী আহ্বান করে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তোমাদের লাশসমূহকে তাদের মৃত্যুস্থলে দাফন করতে আদেশ করেছেন, বাকি থেকে উহুদ প্রান্ত কতদূর, 3 মাইল বলা হয়েছে, তিন মাইল, এবার কিলোমিটার একটু বেশি হবে, 4.5 কিলোমিটার মতো হবে। তো এত দূর থেকে লাশ নিয়ে এসে বাকিতে দাফন করা চলবে না, কারণ আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ইনি বলছেন যে আমার আম্মা জান তখন আমার আব্বা জান ও মামা জানকে একটি সেচক উটের পিঠে পাশাপাশি রেখে বাকিতে দাফন করার উদ্দেশ্যে বহন করে ফেলেছিলেন, কিন্তু তাদেরকেও ওই আদেশ অনুসারে ফিরিয়ে আনা হয়েছিল, তাদেরকে আবার ফিরিয়ে নিয়ে গিয়ে সেখানে দাফন করা হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাই, এক ভাই ওয়াদিউল হাবাশাতে মারা গেলে সেখান থেকে তার লাশ বহন করা হলে তিনি বলেছিলেন, যার শোক আমাকে সন্তপ্ত করেছে তা এই যে আমার ইচ্ছা ছিল আমার ভাইয়ের দাফন তার মৃত্যুস্থলেই হোক, যেখানে মারা গেছে ওয়াদিউল হাবাশাতেই হলে সেটাই ভালো ছিল, কোন মর্যাদাপূর্ণ বা তথাকথিত শরীফ স্থানে দাফন করার ওসিয়ত মৃত ব্যক্তি করে থাকলে তা মানা উচিত নয়। যদি কেউ বলে আমি মারা গেলে আমাকে বাকিতে দাফন করো, কিংবা মক্কায় দাফন করো, কিংবা বাগদাদে দাফন করো, যদি কেউ বলে পবিত্র স্থান মনে করে, কিংবা মনে করে যে হ্যাঁ ওখানে যেমন ধারণা করা হয় যে বাগদাদে, হ্যাঁ বাগদাদে যদি কারো দাফন হয় কিংবা মদিনায় কারো দাফন হলে কি হবে, তার কবরের আজাব মাফ হয়ে যাবে। এটা নজরুলের খেয়াল, নজরুল যেমন কল্পনা করে ভেবেছিলেন যে গোর আজাব হতে বান্দা পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে কবর নিলে যে কুরাজার থেকে মাফ হবে, এটা শুধু কল্পনা ধারণা, এটা প্রকৃতত্ব নয়। তার মানে যেখানেই দাফন করুন তার ইমান আমল কোথায় যাবে, সেখানেই যাবে। কাবা শরীফের ভেতরেও যদি দাফন করা হয় বলুন এর থেকে পবিত্র স্থান কি পাবেন আপনি, তবুও তাকে হিসাব, তার হিসাব লাগবেই, কোন আজাব থেকে তাকে মাফ করা হবে না। সুতরাং পবিত্র স্থানে যদি সে বলেও যায় যে আমাকে অমুক জায়গায় দাফন করো, তবুও সেটা মানা হবে না, মরার পর কোথায় দাফন করতে হবে, যেখানে মারা গেছে বা তার নিজের জায়গাতে, নিজের জায়গা বলতে নিজের গ্রাম বা শহরে, নিজের জায়গা বলতে খাস জায়গাতে না, আম কবরস্থানে দাফন করা হবে। সেখানে দাফন করলে মৃতের কোন ইষ্টলাভ হবে মনে করা হয় যুক্তিযুক্ত না, এই কথাই বলা হলো যে সেখানে কোনো উপকার দেবে, আজাব থেকে মাফ পাবে কি কোনো অতিরিক্ত মর্যাদা পাবে তা নয়। পক্ষান্তরে লাশের কোন প্রকার ক্ষতির আশঙ্কা থাকলে, যেমন সেটাই দাফন করলে তার কবর বা লাশের উপর অত্যাচার হতে পারে, সেখানে দাফন করলে দুশ্মনরা এসে সেই লাশকে নিয়ে তুলে ক্ষতি করতে পারে, কিংবা চুরি হতে পারে লাশ, কিংবা কোনো বিবাহ হটকারিতা বা কুপ্রবৃত্তি বসে কেউ লাশের মর্যাদাহানি ঘটাতে পারে, মাথা কেটে নিতে পারে, ইত্যাদি বিভিন্ন ভয় থাকলে পরে তাহলে তাকে নিরাপদ স্থানে বহন করে নিয়ে যাওয়া ওয়াজিব এবং সেখানে দাফন করা ওয়াজিব, সেটা আলাদা কথা, এটা একটা অন্য ব্যাপার যে লাশের ক্ষতি হবে এই আশঙ্কা থাকলে তখন আবার বহন করা ওয়াজিব। অনুরূপভাবে কেউ বিদেশে মারা গেলে তার আত্মীয় পরিজনের দর্শন আশা পূরণ করার জন্য, যেমন এখানে কেউ মারা গেল প্রবাসে, এবার বাড়ির লোক বললো যে না আমরা একবার শেষ দেখা দেখবো, যদিও বলা হলো অনেক খরচ এই সে না, খরচ যা হবে হোক আমরা বহন করব, কিংবা এখানে যদি স্পন্সর বহন করে বা না করে, তারা একান্তই যদি জোর করে উত্তম কি, উত্তম তো এখানেই দাফন করে তাই না, এখানে দাফন করলে কিছু টাকা পয়সাও পাওয়া যাবে, কিন্তু যদি একান্তই বাড়ির লোক না ছাড়ে বা না চায় তাহলে পরে তাকে দেশে পাঠিয়ে দেওয়া, কফিনে করে যেভাবে যে নিয়ম আছে সেই নিয়মে কফিনে করে পাঠানো বা নিজের দেশে বহন করে দাফন করা প্রয়োজনে বৈধ, এটা হচ্ছে প্রয়োজনে বৈধ, কিন্তু উত্তম হলো কি মৃত্যুস্থলে দাফন করা। নম্বর ৬, ৭০ তার বকেয়া ঋণ পরিশোধ করতে হবে। ঋণ ঋণ ঋণ ঋণের ব্যাপারে সাংঘাতিক অবস্থা, ঋণের অবস্থা আগেও বলা হয়েছে যে ঋণ নিয়ে যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতে গেলেও জান্নাতের পথে আটকে থাকবে, শহীদ হলেও সে শহীদের মর্যাদা পাবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়েছে। এই জন্য এতে যদি মৃতের ত্যক্ত সম্পদ সমস্ত লেগে যায় তবুও ঋণ শোধে ওয়ারেশিনে দ্বিধা করা উচিত না। এখন দেখা গেল যারা ঋণ আছে সেই ঋণ শোধ করতে হলে তার সমস্ত সম্পত্তি বিক্রি করতে হবে, তবুও সমস্ত সম্পত্তি বিক্রি করেও নিজেরা মালিক হবে না, তা সত্ত্বেও সমস্ত বিক্রি করে তার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধের মতো অর্থ না থাকলে ইসলামী রাষ্ট্রের কর্তব্য তার তরফ থেকে সে ঋণ শোধ করে দেওয়া, যেমন এখানে ব্যবস্থা আছে, তবুও এখানেও মানে খুবই কঠিন অবস্থা, ঋণ একবার কেউ যদি নেয় আর শোধ করতে না পারে এখানেও কঠিন অবস্থা, ঋণ আদায় করা বড় মুশকিল। আপনারা জানেন আমার 20,000 রিয়াল ঋণ একজনের কাছে পড়ে আছে, সে এখনো পর্যন্ত কয়েক বছর হয়ে গেল, প্রায় চার পাঁচে পাঁচ চার ছয় সাত বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আদায় করতে পারেনি। তো বুঝতেই পারছেন যদি কেউ মানে দেউলিয়া হয়ে যায় তো সে ঋণ আপনারা কোথা থেকে পাবেন? যেমন দেশেও দেখছেন অনেকে ব্যাংকে অনেকে যে চিট ফান্ড গুলোতে টাকা রেখে দেউলিয়া হয়ে গেছে, ফলে তারা আদায় করতে পারেনি, লক্ষ লক্ষ টাকা এইভাবে কত নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো সরকারের উচিত মানুষের এই ঋণগুলোকে পরিশোধ করে দেওয়া, তা না হলে বাইতুল মাল মুসলিমদের সরকারি ভাবে বাইতুল মাল যে ফান্ড তৈরি থাকে সেই ফান্ড থেকে তা পরিশোধ করা। অবশ্য এতে যদি কোনো আত্মীয় বা অন্য কোনো মুসলিম সাহায্য করে ঋণ পরিশোধ করে দেয় তা উত্তম। মনে করুন ঋণ আমার দেশের নিয়ম আছে যে ছেলেরা বলে যদি আমার আব্বার কাছে কেউ ঋণী থাকে বা কারোর ঋণ থাকে তাহলে বলবেন আমরা শোধ করে দেবো, ঠিক আছে? এইভাবে বলে আত্মীয়রা পরিশোধ করে দেয়, কিংবা অন্য কোনো বন্ধু দূরের বন্ধু কিংবা কোনো লোক সে নিজের স্বতঃস্ফূর্ত ভাবে বললো যে আমি তার ঋণটা পরিশোধ করে দেবো, তাতেও সমস্যা নেই। সাদ বিন আতওয়াল বলেন তার ভাই মাত্র 300 দিরহাম রেখে মারা যান আর ছেড়ে যান সন্তান সন্ততিও। আমার ইচ্ছা ছিল ওই দিরহাম গুলো আমি তার পরিবারবর্গের উপর খরচ করব, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তোমার ভাই তো ঋণ জালে আবদ্ধ, সুতরাং তুমি গিয়ে আগে তার ঋণ শোধ করো। দেখছেন, আর আমাদের আগে কি করে, আগে ভাগ বাটা বাড়ি, আগে ভাগ ভাগাভাগি কত পাবে, ঋণ শোধ করো সে দেখে লেখবে হ্যাঁ হাগো ঋণ কি হবে ঋণ কি হবে, অমক করে দেবে খেয়ে দেবে, একে বলা ওকে বলা, আর নিজেদের ভাগের বেলায় কাটারিটা ছাড়বে না, মানে নিজের একটা কলমও ছাড়বে না, এমন অবস্থা। আর ঋণ মৃত ব্যক্তির যা হবে হোক, ঋণের খেয়াল করে না, অথচ তারা জানে যে মরার পরে সে জান্নাতের উপযুক্ত হলেও জান্নাতে যেতে পারবে না, কারণ নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি, মুমিনের আত্মা তার ঋণে কি থাকবে, আবদ্ধ থাকবে, লটকে থাকবে। যাও তুমি আগে ঋণ শোধ করো। অতএব আমি গিয়ে তার ঋণ শোধ করে এলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রসুল, আমি তার সমস্ত ঋণ শোধ করে দিয়েছি, তবে একটি মহিলা 2 দিনার পাওয়ার কথা দাবি করছে কিন্তু ওর কাছে কোনো সবুত নেই। এই দেখছেন ঋণ, ঋণের সবুত থাকতে হয়। যারা বোকা তারা আল্লাহর বিধানকে মানে না, ঋণ দেয় লেখাপড়ি করে না, প্রেস্টিজে লাগে, মানে প্রেস্টিজে লাগছে। এখন হাফেজ সাহেবকে ঋণ দেবো তো হাফেজ সাহেবকে বলবো হাফেজ সাহেব আপনি লিখে দেন যে এত টাকা নিলাম, তো হাফেজ সাহেবকে খারাপ লাগবে বলে হুজুর আমাকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না বলে আমাকে লিখে নিতে চাচ্ছে। কিন্তু আল্লাহর বিধান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ন্তুম বিদায়নিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, লেখাপড়ি করে নাও। যালিকা আদনা আল্লাহ আল্লাহ তারতু তা আল্লাহ তারতাবু, মানে তোমরা যালিকা আদনা কি বলে আপনার যে কি এটা কেন, মানে এটা এই ঋণটা কেন, ঋণটা এই জন্য যাতে করে তোমরা পরে মতভেদ না করো। ও বলবে এত নিই নেই, বলবে এত দিই নেই দিয়েছি, কেউ বেশি বলবে কেউ অস্বীকার করবে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো সমস্যা হচ্ছে কি যে ঋণ নিলে পরে লেখাপড়ি করে নিতে হয়, সবুত রাখতে হয়, অনেক সময় বন্ধক রাখা হয়, বন্ধক রাখা ঠিক এটা আছে, তেমনি লেখাপড়ি করাটা জরুরি, কম হোক অথবা বেশি হোক, যতই হোক কম বেশি যাই হোক ঋণ লেখাপড়া করা উচিত। তা ঠিক আছে, সবুত নেই, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওকে যে দাবি করছে ওকে দিয়ে দাও, কারণ ঠিকই বলছে। আল্লাহ রাসূল বুঝতে পারলেন যে ও মেয়ে মিথ্যা কথা বলেনি, অতএব ওকেও ঋণ দিয়ে দেওয়া হলো, শোধ করে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের উম্মতের মধ্যে যে ব্যক্তি ঋণগ্রস্ত হয় অতঃপর যে ব্যক্তি ঋণগ্রস্ত হয় অতঃপর তা পরিশোধে অপারগ হয়ে পরিশোধ না করি মারা যায় সে ব্যক্তির অভিভাবক আমি, রাষ্ট্রনেতা। রাষ্ট্রনেতা যদি কেউ ঋণ পরিশোধ করা না থাকে, যে মিরাসের মাল আছে তার ওয়ারিসিনরা ভাগ পাবে আর ঋণ থাকলে পরে আমি পরিশোধ করবো, আল্লাহ আকবার। ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র কত সুন্দর জীবন ব্যবস্থা, কত সুন্দর সে নীতি, কিন্তু দুঃখের বিষয় যে আমরা সে ইসলামী রাষ্ট্রের মুখ সব জায়গাতে দেখতে পাই না। মোট কথা, ঋণ পরিশোধ হওয়া পর্যন্ত মৃত ব্যক্তি জান্নাত প্রবেশে প্রতিবন্ধী থাকবে, আটকে থাকবে। অতএব কর্তব্য হলো মাইয়েতের ত্যক্ত সম্পত্তি অর্থ থেকে প্রথমে তার কাফন দাফনের ব্যবস্থা, তারপর ঋণ পরিশোধ, তারপর ওসিয়ত পালন, তারপরে যদি বাকি থাকে তাহলে সেই সম্পত্তি ভাগ বাটোয়ারা হবে। এই হলো মরণের পরে কর্তব্য, যদি মানুষ মারা যায় তাহলে কি করতে হবে। এই কথা বলে আজকের দার্স পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীতে আবার অন্য কথা বলবো, আরো যে কর্তব্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বিশেষ করে ঋণ থেকে পরিচ্ছন্ন হওয়া, ঋণ থেকে মুক্ত হওয়া, ঋণের ব্যাপারে ঢিলেমি না করা এবং ঋণ লেখাপড়ি করে নেওয়া, আল্লাহর বিধান মেনে নেওয়া, যাতে পরে মানে তুমি এত দিয়েছ না, এত দাওনি, তুমি এই করেছো সেই করেছো, হ্যাঁ আমি সব দিয়ে দিয়েছি, আপনার মনে নেই, এই সেই নানা রকম ঝামেলায় পড়বে। এই জন্য সবুত পেশ করলে পরে, লেখাপড়ি থাকলে পরে এই ঝামেলাটা হয় না। আল্লাহ তাআলা তৌফিক দেন ও আল্লাহ তাআলা আমাদেরকে এই সব মেনে চলার প্রয়াস দেন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।